السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين أم يقولون افتراه بل هو الحق من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يهتدون সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়েতের জন্য কোরআনুল করিম নাজিল করেছেন, সালাত এবং সালাম নাজিল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি কোরআনে করিম মানব জাতি পর্যন্ত সুন্দর করে পৌঁছে দিয়েছেন। আমাদের তাফসির হবে সূরাতুস সাজদা থেকে। সূরা সাজদা এ হচ্ছে মক্কি সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনের। এই সূরার মূল বিষয়বস্তু আল্লাহ পাকের তৌহিদ, একত্ব, যেই গুণ থেকে আরব মুশরিকরা নিজেকে শূন্য করে ফেলেছিল, শিরকে লিপ্ত হয়েছিল। আর এর বিষয়বস্তু হচ্ছে আখিরাত, যে আখিরাত সম্পর্কে তারা সন্দিহান ছিল। এর বিষয়বস্তু হচ্ছে রেসালাত, যে রেসালাতকে তারা বিশ্বাস করতো না যে মুহাম্মদ আমাদের মাঝে মানুষ হলো, ইয়াতিমের ছেলে, আবার কী করে রাসূল হতে পারে। এছাড়া আল্লাহ ফাকর রব্বুল আলামিন কেয়ামতের কথা, মানুষের সৃষ্টির কথা, এই বিষয়গুলি এই সূরায় উল্লেখ করেছেন। শুরু করি তাফসির। আল্লাহ ফাকর রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আলিফ লাম মিম তানজিলুল কিতাব লা রাইবা ফিহ, এই কিতাব হচ্ছে নাজিল কৃত। তানজিলুল কিতাব মানে হাজা তানজিলুল কিতাব, হাজা কিতাবুন মুনাজ্জাল, এই কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত নয়। লা রাইবা ফিহ, তাতে কোনো সন্দেহ নেই, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাকের বাণী, এতে কোনো সন্দেহ নেই। মির রব্বিল আলামিন, ইহা নাজিল হয়েছে বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে। আমি ইয়াকুলুন ইফতারাহ, তারা কি এ কথা বলে মুশরিকরা যে এটা মুহাম্মদ রচনা করেছে, নিজে তৈরি করে নিয়েছে। বাল হুয়াল হাক্কু মির রব্বিক, বরং হে নবী, এই কিতাব তোমার প্রতিপালকের পক্ষ থেকে চিরসত্য। লেতুনজিরা কওমাম মা আতাহুম মিন নাজিরিন মিন ক্বাবলিক, যাতে করে তুমি এমন এক জাতিকে সতর্ক করো, আল্লাহ পাকের সঠিক দিন সম্পর্কে সচেতন করো, আল্লাহ পাকের আজাব শাস্তি থেকে সতর্ক সাবধান করো, এমন এক জাতিকে যেই জাতির কাছে এর পূর্বে, তোমার পূর্বে কোনো সতর্ককারী নবী আসেনি। লাআল্লাহুম ইয়াহতাদুন, হতে পারে তারা সঠিক পথ পাবে। আল্লাহ পাক আয়াত স্পষ্ট করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আরব জগতে নবী হয়ে এসেছিলেন, সেই আরবদের মাঝে আর কোনো নবী তার পূর্বে আসেনি। আরবি ভাষায় প্রথম এবং শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অনেক তাফসিরকারদের কথা। কোনো কোনো তাফসিরকারগণ বলেছেন শুয়াইব আলাইহিস সালামের ভাষাও আরবি ভাষা ছিল। তাই যদি বলা হয়, তাহলে বলা হবে যে মক্কা নগরীতে বা মক্কার আশেপাশে কোনো নবী রাসূল আসেনি। শুয়াইব আলাইহিস সালামের এলাকা মাদিয়ান এলাকা, যা মক্কা থেকে অনেক দূরে ছিল এবং দীর্ঘদিন পূর্বে শুয়াইব আলাইহিস সালামের জামানা ছিল। দীর্ঘ সময় ধরে আম্বিয়া রসুলদের সিলসিলা ছিল না এই আরব জাতির মাঝে, যার ফলে নবীদের শিক্ষা তাদের উপর অস্পষ্ট হয়ে গেছিল। তাদের অজ্ঞতার কারণে তারা ধর্মের নামে, ইব্রাহিম আলাইহিস সালামের দিনের নামে শিরকে লিপ্ত হয়েছিল। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম শিরকের বিরুদ্ধে সবচাইতে বেশি সংগ্রাম করেছেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, আল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তো সেই সত্তা। তৌহিদের কথা এখানে আল্লাহ পেশ করছেন, যে তৌহিদকে আরব মুশরিকরা কায়েম করতো না। আল্লাহকে রব মানলেও, সৃষ্টিকর্তা মানলেও, হায়াত মওতের মালিক মানলেও, আল্লাহ পাকের জন্য ইবাদত বন্দেগীকে খাস করতো না। ইবাদত বন্দেগী আমাদের উপাস্য দেব দেবীর জন্য। আল্লাহ তো সেই সত্তা যিনি আকাশসমূহকে আর পৃথিবীকে সৃষ্টি করেছেন, ওয়ামা বাইনাহুমা, আর যা কিছু এই দুইয়ের মাঝে আছে, ফি সিত্তাতি আইয়াম, ছয় দিনে, সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর আল্লাহ পাক তার আরশে সমুন্নত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তার আরশের উপর সমুন্নত। আর ইস্তিওয়া আরবি শব্দ, এর মানে জানা, সুতরাং এটাকে অস্বীকার করা বা এর অর্থের বিকৃতি ঘটানো, তাহরিফ, রদবদল করা, এটা পথভ্রষ্টদের কাজ। যেটা আশআরি মাতুরিদি মতবাদ, তাদের কাছে এইরকমই যারা বিভ্রান্ত তাদের কাছে আল্লাহ আরশে সমুন্নত হয়েছেন মানে আল্লাহ আরশের মালিক হয়েছেন, তারা দুনিয়ার শাসকদের সাথে তুলনা করেছে, দিয়ে গোমরা হয়েছে। যেমন বলা হয় অমুক রাজা সিংহাসনে বসেছে, মানে এতদিন ক্ষমতা ছিল না, এখন ক্ষমতা হাতে পেয়েছে, তাই যদি অর্থ নেওয়া হয় তাহলে কি এই অর্থ হয় না যে আল্লাহ পাক ছয় দিনে আসমান জমির সৃষ্টি করার পরে ক্ষমতা পেলেন, তার আগে আল্লাহর ক্ষমতা ছিল না? তাহলে আল্লাহ যদি আরো সে সমুন্নত না হওয়া হয়, আল্লাহ আরো সে সমুন্নত হওয়া মানে আল্লাহ মালিক হলেন আরশের, তার মানে তার আগ পর্যন্ত আল্লাহ মালিক ছিলেন না। তাহলে কোনো একটা যুগ এমন ছিল যখন আল্লাহ পাক রব্বুল আলমিন এই ক্ষমতার অধিকারী বা মালিক ছিলেন না, এটা স্পষ্ট কুফুরি কথা হবে। এই জন্য যারাই কোরআন এবং হাদিসের অর্থ বিকৃতি করেছে, অর্থকে রদবদল করেছে, তাউইল করেছে, তারাই ভ্রষ্টতার শিকার হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয় ইস্তিওয়া সম্পর্কে, যে আল্লাহ যে আরো সর্বসমুন্নতির মানে কি, তখন তিনি বলেছেন আল ইস্তিওয়া মালুমুন, আরবি ভাষা ইস্তা ওর মানে জানা, সর্বজন বিদিত, ওয়াল কাইফ মাজহুলুন, তবে তার ধরন অজানা। আল্লাহ কেমন করে আরশের উপর আছেন, সমুন্নত হয়েছেন, এটা জানি না, কিন্তু আল্লাহ আরশে সমুন্নত এটা জানি, আল্লাহ ফাক রব্বুল আলামিন সমস্ত মখলুকাত সৃষ্টির ঊর্ধ্বে এটা জানি। আর বিদাতপন্থীদের লক্ষণ হচ্ছে আল্লাহ কোন দিকে ওটা ইঙ্গিত করাই যাবে না, আল্লাহ সর্বত্র, ইঙ্গিত করা যাবে না আল্লাহ ওপর দিকে, অথচ তারাও মুখে বলছে ওপরওয়ালা, এমনকি অমুসলিম পর্যন্ত ওপরওয়ালা বলছে। তাহলে মানুষের প্রকৃতিও এটা প্রমাণ করে যে আল্লাহ ফাক রব্বুল আলামিন সৃষ্টির ঊর্ধ্বে, না হলে ওপরওয়ালা কেন বলে? তারপর দোয়া করার সময় মানুষের ফিতরাত অনুভূতিও বলছে যে আল্লাহ পাক সৃষ্টির ঊর্ধ্বে, তাই মানুষ যখন দোয়া করে তার অন্তরটা আকাশের দিকে চলে যায়, এই সর্বত্র আল্লাহ পাক বিরাজমান এইভাবে দোয়া করে, এমন করেন না কেউ, সবখানেই আল্লাহ না, উপর দিকে মানুষের মনটা চলে যায় রব্বুল আলমিনকে পাওয়ার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য, তার কাছে কিছু চাওয়ার জন্য, নেওয়ার জন্য। কোরআন এবং হাদিস, যুক্তি, অনুভূতি, প্রকৃতি সব কিছুই দলিল যে আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টির ঊর্ধ্বে এবং তার আরশে সমুন্নত, এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি, আল্লাহ ছাড়া তোমাদের জন্য কেউ কোনো অভিভাবক নেই আর কোনো সুপারিশকারী নেই, আল্লাহ ছাড়া তোমাদের কেউ পৃষ্ঠপোষক হবে, সহযোগিতা করতে পারবে কি, অথবা আল্লাহর কাছে সুপারিশ কমপক্ষে করে দিবে, অথচ তোমরা শির কুফুরিতে লিপ্ত, কেউ নেই। আফালা তাতাযাক্কারুন, তোমরা কি উপদেশ নাও না? ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলমিন আকাশ থেকে পৃথিবী পর্যন্ত কার্য পরিচালনা করেন, নিয়ন্ত্রণ করেন, সমস্ত কাজের নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ পাকের হাতে। সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কান মিকদারুহু আলফা সানা, অতপর তার কাছে আরোহণ করে এমন এক দিনে যার পরিমাণ হচ্ছে 1000 বছর সমান, মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনা হিসাবে। এর অর্থ কি? এটা দুনিয়ার জগৎ সম্পর্কে বলা হয়েছে নাকি আখেরাত সম্পর্কে? দুটি মত তাফসিরকারদের, আর দুটোই ঠিক, পরস্পর কোনো দ্বন্দ্ব নেই। একটি মত হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ফেরেশতা জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছেন এত দ্রুত গতিতে যে এই দূরত্ব যদি মানুষ নিজ গতিতে অতিক্রম করে তাহলে 1000 বছর লাগবে। তাহলে এটা ইহ জগৎ সম্পর্কে, দুনিয়া সম্পর্কে বলা হয়েছে। আল্লাহ পাকের কাছে আমলের রিপোর্ট পেশ করে ফেরেশতারা কত দ্রুত, আসরে একবার পেশ হয় আর ফজরে একবার পেশ হয়, যেমন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত। অথচ একজন মানুষ যদি এই দূরত্ব অতিক্রম করে 1000 বছর লাগবে, আলফা সানা মিম্মা তাউদুন, তোমাদের গণনায়। আর আরেকটি মত হচ্ছে এটা আখেরাতের দিন সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ পরকালের দিনগুলি হবে দুনিয়ার 1000 বছরের সমান, একদিন কেয়ামতের দুনিয়ার 1000 বছরের সমান, অনেকের জন্য 50,000 হবে, যার ওপর যত বেশি বিপদ আপদ থাকবে, আজাব থাকবে, শাস্তি থাকবে, যত পাপিষ্ট তত বেশি সেই দিন তার জন্য বড় হবে আর পার হবে না। যেমন মুসিবতের সময় সময় পার হয় না, কিন্তু আমোদ ফুর্তির সময় যখন আপনি সুখে থাকেন তখন দ্রুত সময় পার হয়ে চলে যায়, এটা অনুভূত। জালিকা আলেমুল গায়বি ওয়াস শাহাদাতিল আজিজুর রহিম, এই তো আল্লাহ যিনি আলেমুল গায়বি ওয়াস শাহাদা, অদৃশ্যের জ্ঞানী আর দৃশ্যের জ্ঞানী, যা সামনে যা অগোচরে সব আল্লাহর কাছে সমান জ্ঞানের দিক থেকে। আল আজিজ যিনি মহাপরাক্রান্ত, আর রাহিম বড় দয়াবান যিনি, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহ, আল্লাহ পাক সব কিছুকে সুন্দর করে সৃষ্টি করেছেন। কত সুন্দরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আর সবচেয়ে বেশি সুন্দর করেছেন মানুষ। ওবাদা খালকাল ইনসান মিন তিন, আর মানুষের সৃষ্টির সূচনা আল্লাহ পাক করেছেন কাদা থেকে, কাদা দিয়ে আল্লাহ পাক রব্বুল প্রথম মানুষকে সৃষ্টি করেছেন। তুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিম মিন মাইন মাহিন, অতপর মানুষের প্রজন্ম আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই সিস্টেম আল্লাহ পাকের নীতিমালা কি, মিন সুলালাতিম মিন মাইন মাহিন, তুচ্ছ পানির নির্যাস থেকে আল্লাহ পাক এই বীর্যকে তুচ্ছ পানি বলেছেন, ঘৃণিত পানি, মাহিন মানে নাপাক হয় না এর মানে। সুতরাং যেই পানি দিয়ে অর্থাৎ যেই শুক্র দিয়ে আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠ মখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই পানি নাপাক নয়, এটাই হচ্ছে সঠিক মত। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। আমি আব্দুল্লাহ ইবনু জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় মিম্বরের উপর বলতে শুনেছি যে, হে লোক সকল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আদম সন্তানকে ধন সম্পদে পরিপূর্ণ একটি উপত্যকা যদি দেয়া হয় সে দ্বিতীয়টির আকাঙ্ক্ষা করবে, তাকে যদি দ্বিতীয়টি দেওয়া হয় সে তৃতীয়টির আকাঙ্ক্ষা করবে। বস্তুত আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছুতেই পূর্ণ করতে পারবে না। যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন। সহিহ বুখারী অষ্টম খণ্ড মন গলানো অধ্যায়ে হাদিস সংখ্যা 6438। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নম্বর 9 সূরা সাজদার ইরশাদ করেছেন, সুম্মা সাওয়াহু, অতপর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামঞ্জস্যপূর্ণ করেছেন, সুঠাম করেছেন, যেখানে যেই রকম লাগে ওইভাবে করেছেন। একটু যদি এর ব্যতিক্রম হয় দেখতে কত খারাপ লাগবে, কানগুলি যদি স্থানচ্যুত হয় অন্য জায়গায় কোথাও, দুটোই আছে কান কিন্তু সামনে একটা পিছনে এক, উফ কত খারাপ লাগবে। চোখ দুটোই আছে সামনে একটা পিছনে একটা, ভালো তো পিছনও দেখতে পাচ্ছেন, কত খারাপ লাগে। আল্লাহু আকবার, সাওয়াহু ওয়ানাফাখা ফিহি মির রূহিহি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাতে তার আত্মা দান করেছেন, রূহ ফুঁকে দিয়েছেন। 120 দিন যখন হয় তখন আল্লাহ পাক আত্মা দিয়ে দেন, প্রাণ চলে আসে মায়ের গর্ভে শিশুর। ওয়াজাআলা লাকুম আস-সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা, এবং আল্লাহ পাক তোমাদের জন্য শ্রবণ শক্তি সৃষ্টি করেছেন, দৃষ্টি শক্তি, আর তোমাদের অন্তকরণ সৃষ্টি করেছেন। কালিলাম মা তাশকুরুন, তবুও তোমরা খুব কমই শুকরিয়া আদায় করে থাকো, অল্পই তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। অধিকাংশ লোকই আল্লাহ পাকের অকৃতজ্ঞ। ওয়াকালু, এবং মুশরিকরা বলে থাকে পরকাল সম্পর্কে সন্দিহান হয়ে, আয়দা দলালনা ফিল আর্দ, যখন আমরা মাটিতে হারিয়ে যাব, দল্লা ইজিল মানে রাস্তা হারিয়ে দেওয়া, এখানে মাটিতে আমরা পচে সড়ে গলে যখন হারিয়ে যাব, নিশ্চিন্ন হয়ে যাব। আইন্না লাফি খালকিন জাদিদ, তারপরে কি আমাদেরকে আবার নতুন রূপে সৃষ্টি করা হবে? বালহম বিলিকায় রব্বিহিম কাফেরুন, বরং এরা তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ সম্পর্কে অস্বীকারকারী। পরকাল হবে, আল্লাহর সামনে উপস্থিত হইতে হবে, জবাবদিহি করতে হবে, আল্লাহ উঠাবেন, সব অস্বীকারকারী এরা। যারা সারা জীবন কোনো রকমের ভালো আমল করলো না অথচ জন্মসূত্রে মুসলিম, তারাও এই চরিত্রে নয় কি? কখনোই চিন্তা হলো না যে আল্লাহর সাথে সাক্ষাৎ আছে, জবাবদিহি আছে, হিসাব দিতে হবে। একজন যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করুক, যদি তাকে হিসাব দিতে হয় কাম তার ঠিকভাবে করে যাচ্ছে, কাজে ত্রুটি নেই, সবসময় তার চিন্তা আছে হিসাব দিতে হবে, কৈফত দিতে হবে। আর 60 বছর কখনো চিন্তাও করলেন না আল্লাহর কাছে কৈফত দিতে হবে, আমার জীবন সম্পর্কে, যৌবন সম্পর্কে, ধন সম্পদ সম্পর্কে, বিদ্যা সম্পর্কে, এই নিয়ামত সম্পর্কে, আর বলছে আমি মুসলিম? আশ্চর্য কথা। আল্লাহ পাক রব্বানা বলছেন, একদিন এমন হবে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, হে নবী বলে দাও, কলিয়া তো আফাকুম মালাকুল মত, তোমাদের আত্মাগুলি গ্রহণ করে মালাকুল মত, মতের দায়িত্বে মৃত্যুদানের দায়িত্বে নিযুক্ত ফেরেস্তা, যার নাম আল্লাহ মালাকুল মওত বলেছেন। যদি এই ফেরেস্তার নাম আজরাইল হইতো অথবা ইসরাইল হইতো, একদল একটু শিক্ষিত আজরাইল বলে না, ওরা ইসরাইল, কারণ একটা খ্রিস্টানদের ডিকশনারি আলমুঞ্জেদ এই নামটা আছে, তা কোনো মুসলিমের লেখা নাই, কোরআনেও নেই, হাদিসেও নেই। আর আমাদের সাধারণ লোকেরা এমনকি এক শ্রেণীর বক্তা সমাজ আজরাইল, কোথায় আজরাইল ফেলেন? জিবরাইল মিকাইল কোরআনে কারিমে আছে, ইসরাফিল সহি হাদিস আছে, নিয়ে আসেন তো একটি হাদিস যে কোথায় আজরাইল নামটা আছে। আল্লাহ বলছেন মালাকুল মত, আপনিও বলেন মালাকুল মত, আল্লাজি ওয়াক্কালা বিকুম, যাকে তোমাদের ওপর নিযুক্ত করা হয়েছে, যার যখন সময় হবে দ্রুত ছুটে যাবে আর রুহ নিয়ে আসবে, তোমা ইলা রব্বিকুম তুরজাউন, অতঃপর তোমাদের প্রতিপালকের কাছে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। মরে গেল মানে এক্সপায়ার হয়ে গেল, আজকাল ইংরেজি শিখেছে মানুষের, এক্সপায়ার নয়, দুনিয়া থেকে চলে গেছো, এক্সপায়ার হয়নি তোমার, এখন গিয়েছো জবাবদেহির জন্য গিয়েছো, এখন কর্ম শেষ বলতে পারেন কিন্তু জীবন শেষ হয়নি। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসাহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ পাক বলছেন হে নবী, যদি তুমি দেখতে ওই সময়কে যেই সময় অপরাধীরা, যত অপরাধী শিরক করেছে কুফরি করেছে অপরাধী, আল্লাহ পাকের ফরজ ওয়াজিব আদায় করেনি অপরাধী, হারাম নাজায়েজ কাজ করেছে অপরাধী, মানুষের হক নষ্ট করেছে অপরাধী, যত অপরাধী আছে তাদেরকে তুমি যদি দেখতে কি অবস্থায়, না কেসুর ও সহিম আইন্দা রব্বিহিম, তাদের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হবে এবং শির নত করে লজ্জায়। মানুষ যখন আক্ষেপে থাকে, দুঃখে থাকে, শোকে থাকে, তখন মাথা নত করে নেয়, ওফ আর কোনো উপায় নেই, বড় আক্ষেপের অবস্থা, কিন্তু আর সংশোধনের সময় নেই। সেই সময় তারপরেও আল্লাহর কাছে দরখাস্ত করবে, রব্বানা হে আমাদের প্রতিপালক, আবসার না, আমরা দেখে নিলাম, এখন বুঝে নিছি, দেখে নিছি আর আজাব, ওয়াসামে না শুনেও নিলাম, ফরজে না, সুতরাং আমাদেরকে ফিরিয়ে দিন, না আমাল সালিহান, ভালো কাজ করে আসবো, ইন্না মুকিনুন, আমরা দৃঢ় বিশ্বাস করে ফেলেছি, আর এই দুর্বল ইমানের লোক নই, এখন পাকা ইমানদার হয়ে গেছি। আল্লাহ পাক শুনবেন এই দরখাস্ত না শুনবেন না? এই দরখাস্ত একাধিক জায়গায় হবে, মওতের সময় হবে, যেমন কোরআনে কারীম আল্লাহ বলছে হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মওত, যখন বিচার দিবসে উঠবে হাশরের মাঠে আর জবাবদেহি করতে পারবে না, বিশ্বাস হয়ে গেছে যে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, তখন আল্লাহকে বলবে আল্লাহ একবার ফিরিয়ে দাও, জাহান্নামে জ্বলবে আর চিৎকার করে বলতে থাকবে যে আল্লাহ ফিরিয়ে দাও, একবার সময় দাও। এই বিভিন্ন ক্ষেত্রগুলিকে আল্লাহ পাক কোরআনে কারীম বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়ালাউ শিনা লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি যদি চাইতাম বল প্রয়োগ করতে, তাহলে প্রত্যেক ব্যক্তিকে তার দিক নির্দেশনা দিয়ে দিতাম, সঠিক পথে জবরদস্তি লাগিয়ে দিতাম। আল্লাহ বাধ্য করলে আল্লাহ বাধ্য করে করতেন, কিন্তু বাধ্য করলে পরীক্ষা থাকতো না, আল্লাহ পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন এই দুনিয়াতে এবং স্বাধীন ছেড়েছেন। যেমন নামাজি মসজিদে এমনভাবে যায় না যে আল্লাহ বা আল্লাহর ফেরেস্তা বেঁধে নিয়ে যাচ্ছে, তেমন বেনামাজিকে বিছানার সাথে কোনো শয়তানও বেঁধে রাখে না আর আল্লাহর ফেরেস্তাও বেঁধে রাখেনি, স্বাধীনভাবে শুয়ে আছে বেনামাজি আর স্বাধীনভাবে সালাতে গিয়েছে, নামাজে গিয়েছে। যারা শিরক করে স্বাধীনভাবে শিরক করতে গিয়েছে, যারা তৌহিদ প্রতিষ্ঠাকারী স্বাধীনভাবে, এই ক্ষমতা আমরা হাড়ে হাড়ে অনুভব করছি যে আমরা স্বাধীন, বেঁধে ভালো কাজ করানো হয় না কোনো ব্যক্তিকে, কাউকে বেঁধে পাপ করানো হয় না, স্বাধীনভাবে পাপ করছে সুতরাং এর জন্য শাস্তি পেতে হবে, স্বাধীনভাবে নেকি করেছে সুতরাং এর উত্তম প্রতিদান পাবে। আল্লাহ বলছেন আমি যদি জবরদস্তি করতাম তো অবশ্যই হিদায়ত করে দিতাম, ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি, কিন্তু আমার পক্ষ থেকে এই কথার বাস্তবায়ন অবশ্যই অবশ্যই হবে, যে আমি যে বলেছি আগেই লা আমলা আন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, অবশ্যই অবশ্যই জিন এবং সমস্ত মানুষকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব, জাহান্নামের পেট ভরাবেন আল্লাহ, ফযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, সুতরাং ওই জাহান্নামী অপরাধীদেরকে বলা হবে তোমরা যে আমার এই দিনের সাক্ষাৎকে উপেক্ষা করেছিলে, ভুলে গিয়েছিলে, গাফিলতিতে, একদিন দুই দিন না, এক বছর দুই বছর না, দীর্ঘদিন চলে গেছে, অনেকে স্মরণ করিয়েছে ভালো মানুষরা, কিন্তু তোমরা ভুলে গিয়েছিলে এই দিনের সাক্ষাৎকে, ভুলে গিয়েছিলে, সুতরাং তোমরা শাস্তির আস্বাদন গ্রহণ করো। ইন্না নাসিনাকুম, আমিও তোমাদেরকে উপেক্ষা করেছি, যেমন তোমরা ভুলেছ, আল্লাহ ভুলে যান না, কিন্তু ভুলে যাওয়ার বদলা দিয়েছেন ওটাকে ওই ভাষা দিয়ে আল্লাহ ব্যক্ত করেছেন, তোমরা যে পাপ কাজ করেছো তার বিনিময়ে তোমরা স্থায়ী শাস্তির আসাদন গ্রহণ করতে থাকো। ইন্নামা ইউমিনু বিআয়াতিনাল্লাযীনা ইযা যুক্কিরু বিহা খারু সুজ্জাদান ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। এই আয়াতটি আয়াত নম্বর 15 সূরা সাজদার, এই আয়াতে সাজদা রয়েছে, সাজদার শব্দটি উল্লেখ হয়েছে, সাজদার বিষয় উল্লেখ করেছেন। আর কোরআনে কারিমে যে সেজদায় তেলাওয়াত 15টি রয়েছে, 14টি নয়, সঠিক মত হচ্ছে 15টি রয়েছে। সূরায় হজে 2টি রয়েছে, 1টি নয় যেমন কোনো কোনো মতে রয়েছে। আর সূরা সদেও সেজদা রয়েছে 1টি, মোট 15টি সেজদা সহিহ হাদিসের আলোকে, তার 1টি সেজদা এখানে রয়েছে। এর জন্য এখানে সেজদা করা সুন্নাত, নামাজের মধ্যে হইলেও আর নামাজের বাইরে হইলেও। এই আয়াতের এই সাজদার বিষয়টিকে নিয়ে এই সুরার নামকরণ হয়েছে সুরাতু সাজদা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আমার আয়াতকে বিশ্বাস করে ওই সব লোকেরা, আল্লাযীনা ইযা যুক্কিরু বিহা, যদি তাদেরকে আমার আয়াত দিয়ে তাদেরকে উপদেশ দেওয়া হয়, বোঝানো হয়, খারু সুজ্জাদা, তখন তারা সেজদায় অবনত হয়ে যায়, লুটিয়ে পড়ে সেজদায়। ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম, এবং তাদের প্রতিপালকের প্রশংসা বিজড়িত তারা তাসবিহ করে, পবিত্রতা ঘোষণা করে। ওয়াহুম লা ইস্তাকবিরুন, আর এরা অহংকারী হয় না, অহংকার করে না। সেজদায় লুটিয়ে পড়ে অর্থাৎ সেজদার স্থান হলে লুটিয়ে পড়ে। আর আরেকটি অর্থ হচ্ছে আল্লাহ পাকের এই আয়াতের কথা শোনার পরে তারা আল্লাহ পাকের বিধান মানার জন্য প্রস্তুত হয়ে যান, আল্লাহ পাকের দিন, আল্লাহ পাকের বিধান মেনে চলব। তথা জাফা জুনুবুহুম আনিল মাযাজি, তাদের আরও কিছু প্রশংসা করেছেন যারা সৎকর্মশীল মুমিন। আল্লাহ পাক বলছেন তাদের পার্শ্বগুলো বিছানা থেকে আলাদা হয়ে যায়, রাতে সারা দুনিয়ার লোক শুয়ে থাকে আর আমার সৎকর্মশীল বান্দারা বিছানা ছেড়ে দিয়ে আমার সামনে দাঁড়িয়ে সালাত আদায় করে, সিজদায় পড়ে দোয়া করে, কান্নাকাটি করে। এই হচ্ছে মুমিন বান্দাদের পরিচয়, তারা তাহাজ্জুদ গুজার হয়, শুধু ফরজ নামাজই পড়ে না, বরং অতিরিক্ত তারা তাদের ভবিষ্যৎকে আরও সুন্দর করার জন্য, জান্নাতে আরও উচ্চ স্থান হাসিল করার জন্য তাহাজ্জুদও আদায় করে। আল্লাহ পাক এই প্রশংসা এখানে করে, ইয়াদউনা রাব্বাহুম খাউফাম ওয়া তামাহ, তাদের প্রতিপালককে তারা ডাকে, দোয়া করে, খাউফাম ওয়া তামাহ, ভীতির সাথে আর আশার সাথে, আল্লাহকে ভয় করে, আল্লাহর আজাবকে ভয় করে এবং আল্লাহর কাছে আশাও করে, দুটোই তাদের মধ্যে থাকে। এই দুটো হচ্ছে মানুষের ডানা স্বরূপ, পাখির যেমন দুটো ডানা না থাকলে উড়তে পারবে না, আছাড় খেয়ে পড়ে যাবে, ঠিক তেমনি একজন মমিনের যদি আশাও না থাকে আর ভয়ও না থাকে তাহলে শয়তান তাকে আছাড় দিয়ে দেবে, পথভ্রষ্ট করে দেবে, দুটোই থাকতে হবে। আল্লাহর কাছে আশাও রাখতে হবে, কর্মের সাথে আশা, আমল করেন আল্লাহর কাছে রহমতের আশা করে, জান্নাতের আশা করে, কর্মবিহীন আশা নয়, উচ্চ আকাঙ্ক্ষা, ইহুদি নাসারাদের মতো যে জান্নাত আমাদের জন্য বরাদ্দ, লাইয়াত খুলাল জান্নাত ইল্লা মান কানা হুদান আও নাসারা তিলকা মানিয়ুম, আল্লাহ বলে জান্নাতের চরিত্র সব বরাদ্দ করলে হবে না, মুসলিম একদিন জান্নাত আছে না, ইহুদিদের চরিত্র, খ্রিস্টানদের চরিত্র, এটা কর্ম করে আল্লাহর কাছে আশা করতে হবে আর আল্লাহর আযাবকে ভয়ও করতে হবে, খৌফ ভীতি। অমিম মারাজাকনাহুম ইউনফিকু, এবং আমি যা তাদেরকে দিয়েছি তা থেকে ব্যয় করে, যাকাতও দেই, এছাড়াও সাদকা দান খেরত করে, প্রয়োজন হলে যেখানে প্রয়োজন খরচ করে, ইয়াতিম বিধবা অসহায় দরিদ্র দেখাশোনা করে, জনকল্যাণমূলক কাজ করে, ব্যয় বহন যে ফরজ রয়েছে, বাপ মায়ের দেখাশোনা, ছোট ভাই বোনদের দেখাশোনা ইত্যাদি আরো ওসবও করে, আল্লাহ পাক তাদের প্রশংসা করেছেন। এখানে আমাদের সময় শেষ হয়েছে, আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, কোরআন সুন্নায় বুঝার এবং তার প্রতি চলার যেন তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।